ফুল এমিতি রঙ দে এমিতি রঙ দে ফুল এমিতি রঙ দে যে রঙ থরে মো দেহরে লাগিলে যে রঙ থরে মো দেহরে লাগিলে ধোই প্রেম দে হা তুম তানম তুম তানম তানম এমিতি প্রেম